আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর এই পবিত্র ঘরে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আকীদারই একটা অংশ, সেটা হচ্ছে তানজিম। তানজিম বলা হয় নক্ষত্র সম্পর্কে নানা বিশ্বাস, রাশিচক্র সম্পর্কে নানা বিশ্বাস নিয়ে। মানুষ তারা নক্ষত্রকে দেবতা বলে মানে, চাঁদকে দেবতা বলে মানে, সূর্যকে দেবতা বলে মানে, এবং গাছপালা খুঁটি পর্যন্ত দেবতা রূপে পূজিত হচ্ছে। তো যে তারা আকাশে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, মহাশূন্যে লক্ষ কোটি গ্যালাক্সি, গ্যালাক্সি আবার সেই গ্যালাক্সিতে কত কোটি কোটি তারা, গ্রহ উপগ্রহ যেগুলো রয়েছে সেগুলোর সাথে কি আমাদের পৃথিবীর ঘটন অঘটনের কোনো সাথ আছে, নাকি সেগুলো কি জন্য আছে? আমাদের পৃথিবী যেমন একটা গ্রহ, তেমনি মঙ্গল গ্রহ, বৃহস্পতি গ্রহ, চাঁদ, এইসব এক গ্রহ উপগ্রহ রয়েছে। সেগুলো আমাদের কোনো কাজ আছে কি, আমাদের কোনো কাজে লাগে কি? বৃহস্পতি বলে যে বিপদ রক্ষা করে, বলা হয় বিজ্ঞানীরা বলছে যে পৃথিবী থেকে সারা ওই যে দূরের আকাশে বা মহাশূন্যে যে কখনো কখনো বিভিন্ন গ্রহ থেকে পাথর ছুটে আসে, সেই পাথর নাকি বৃহস্পতি নিজের আকর্ষণে আটকে নেয়। তো এটা তো হলো বৈজ্ঞানিক ব্যাপার। কিন্তু আপনার যদি কোনো বিপদ হয়, আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল, তখন কি বৃহস্পতি এসে রুকে দিচ্ছে, আটকে দিচ্ছে? এটা কি ধারণা? দুটোর সাথে কোনো সম্পর্ক নেই, আপনাকে বিশ্বাস করতে হবে। সুতরাং নজম মানে হচ্ছে, জানেন আপনার আরবিতে নজম মানে হচ্ছে তারা, আর তানজিম হচ্ছে জ্যোতির্বিদ্যা, যাকে বলা হয় জ্যোতির্বিদ্যা। আর শিক্ষা করা অথবা নক্ষত্রের প্রভাব আছে বলে বিশ্বাস করাকে তানজিম বলে। পারিভাষিক অর্থে কাকে বলা হয় তানজিম? নক্ষত্রের মাধ্যমে নির্দিষ্ট কোনো বিষয় নিরূপণ করা, গ্রহ নক্ষত্রাদির গতি স্থিতি ও সঞ্চার অনুসারে শুভাশুভ নিরূপণ করা, মানে অমক রাশি এই জায়গাতে আছে, অতএব অমক তারা এই জায়গাতে আছে, অমক নক্ষত্র এই জায়গাতে আছে, অতএব পৃথিবীতে এই হবে, এই রকম ধারণা করে ও জ্যোতিষীরা কি করে থাকে, মানুষের বিপদ, পৃথিবীর বিপদ আপদ ইত্যাদি নিরূপণ করে থাকে। জ্যোতির্বিদ্যা সাধারণত দুই প্রকার, প্রথম হচ্ছে নিরূপণ ও প্রভাব বিদ্যা, আর দ্বিতীয়ত হচ্ছে কার্যকারণ ও সঞ্চারণ বিদ্যা। ব্যাখ্যা করলে বুঝতে পারবেন, নিরূপণ ও প্রভাব বিদ্যা আবার তিন প্রকার। তার মানে গ্রহ নক্ষত্রে কি কোনো প্রভাব আছে আপনার বিপদ আপদের সাথে, মানুষের বিপদ আপদের সাথে, পৃথিবীর বিপদ আপদের সাথে কি কোনো প্রভাব আছে? এই বিশ্বাস করা, যে অনেক মানুষ বিশ্বাস করে নক্ষত্ররাজির প্রভাবশালী কর্তৃত্ব আছে, অর্থাৎ তার ঘটন অঘটনের সৃজন ক্ষমতা আছে, এই বিশ্বাস শিরকে আকবার। কোন নক্ষত্র কি পৃথিবীতে বিপদ সৃষ্টি করতে পারে? কোন নক্ষত্র কি পৃথিবীতে কোন মঙ্গল আনয়ন করতে পারে? তাদের কি কোনো কর্তৃত্ব আছে? যদি কেউ বিশ্বাস করে তাহলে কি হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। বৈজ্ঞানিক তাসির প্রভাব থাকতে পারে, যেমন চাঁদের সাথে চাঁদ পূর্ণিমার দিনে দেখবেন কি হয়, পূর্ণিমা চাঁদের সাথে পূর্ণিমার দিনে কি হয়, জোয়ার ভাটা, তাই না? ওর যে সম্পর্ক আছে, যেগুলো বৈজ্ঞানিক সম্পর্ক যেগুলো আছে, মাধ্যাকর্ষণ, আকর্ষণ, পৃথিবীর একটা আকর্ষণ শক্তি আছে। পৃথিবীর যদি আকর্ষণ শক্তি না থাকতো তাহলে আমরা ছিটকে মহাশূন্যে কোথায় উড়ে যেতাম, তাই না? তো এই যে আবিষ্কার করেছে নিউটন, তো ঠিক আছে, এগুলো হচ্ছে বৈজ্ঞানিক কারণ, এগুলো অভিজ্ঞতার মাধ্যমে জানা যায়, এগুলো তো সমস্যা নেই। কিন্তু আপনি বলবেন যে মঙ্গল যে গ্রহ আছে, সেই গ্রহ আমাদের মঙ্গলের সাথে কোনো সাথ সে রাখে, বা তার মঙ্গলের, তার কারণে আমাদের মঙ্গল অমঙ্গল হয়, তাহলে কি হয়ে যাবে, শিরকে আকবার হবে, শিরকে আসগার না, শিরকে আকবার। নম্বর দুই, নক্ষত্ররাজির এমন মাধ্যম মনে করা, নক্ষত্ররাজিকে বা তারাগুলোকে এমন মাধ্যম মনে করা যার দ্বারা অদৃশ্যের খবর জানা যায়, এমন মনে করা কুফরে আকবার। কুফর কেন, এটা শিরিক হলো না কেন? যেহেতু আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না, আর আপনি তারা দেখে নক্ষত্র দেখে গায়েবের খবর বললেন, এবছরে এত বৃষ্টি হবে, এত ভাগ জলে, এত ভাগ স্থলে, এবছরে প্রধানমন্ত্রী অমক হবে, বা এবছরে সারা পৃথিবীতে একটা বিশাল বিপত্তি হবে, ভূমিকম্প হবে, এইসবগুলো নক্ষত্র দেখে যদি আপনি বিচার করেন, নিরূপণ করেন, প্রভাব আছে বলে আপনি বিশ্বাস করেন, তাহলে এটা হবে কুফর। গায়েবী খবর যদি নিরূপণ করেন, গায়েবী খবর যদি আপনি বলে থাকেন, তাহলে হবে কি? কুফরি। যেহেতু কোরআনকে আপনি অবিশ্বাস করছেন, যে কোরআনে বলা হয়েছে আল্লাহ ছাড়া কেউ গায়েবের খবর জানে না। নম্বর তিন, এই বিশ্বাস যে নক্ষত্র রাজি মঙ্গল অমঙ্গল সংগঠনের কার্যকারণ। তার মানে এই যে এই অমক রাশি এখানে এসেছে, এই অমক রাশির ফলে এই ঘটে, অমক রাশির ফলে এই ঘটে, যদি কার্যকারণ মনে করা হয়, কারণে ঘটে মনে করা হয়, তাহলে এমন বিশ্বাস হারাম ও শিরকে আসগার। এটা হচ্ছে এমন বিশ্বাস করা হারাম এবং শিরকে আসগার। অমক তারা যখন আসে তখন বৃষ্টি হয়, সেটা আলাদা কথা। স্বাভাবিকভাবে আমাদের বর্ষাকালে বৃষ্টি হয়, তাই না? এবারে বর্ষাকালে যে তারা আকাশে আসে, মনে করুন আকাশের মাঝখানে আসে বা যেখানে আসে, তো ওই তারা আসার ফলে কি বর্ষা নামে, নাকি বর্ষাকালে ওই তারাটা আসে? বর্ষাকালে ওর যথানিয়মে ওই সেখানে আসে, সে তারা প্রকাশ পায় বা ইত্যাদি, সেটা তার সময়। এ নয় যে ওই তারার কারণে আমাদের বর্ষা আসে। এরকম ধারণা করা কি হয়, যদি কেউ ধারণা করে তো হয়ে যাবে কি? শিরকে আসগার, শিরকে আসগার। এবং এমন বিশ্বাস করা হচ্ছে হারাম। কার্যকারণ ও সঞ্চারণ বিদ্যা, যেটা দ্বিতীয় প্রকার বলছিলাম, সেটা হচ্ছে নক্ষত্র সঞ্চারণ লক্ষ্য করে দিনই কল্যাণ গ্রহণ করা। তার মানে তারার দ্বারাতে আপনি দিনই কল্যাণ গ্রহণ করলে পরে আপনার জন্য এটা জায়েজ। যেমন চাঁদের মাস আমরা কি করি, আমরা গণনা করি চাঁদের মাস, আল্লাহ তাআলা চাঁদ দেখে রোজা রাখতে, চাঁদ দেখে ঈদ করতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, বলেছেন হজের সময় ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। হজের সময় আমরা নির্ধারণ করে থাকি, যেমন নক্ষত্র দেখে কিবলা নিরূপণ করা। রাতের বেলায় আপনি কিবলা কিভাবে নিরূপণ করবেন? তারা দেখে। আপনার দেখবেন যে পূর্ব আকাশে ধ্রুব তারা যেমন, শুকতারা যেমন, তারা দেখে বোঝা যায় কোনটা পূর্ব কোনটা পশ্চিম, তখন আপনি রাতের অন্ধকারে বুঝতে পারেন যে কেবলাটা হচ্ছে এইদিকে। এটা কি সমস্যা আছে? এতে কোনো সমস্যা নেই। নক্ষত্র সঞ্চারণ লক্ষ্য করে পার্থিব্য কল্যাণ গ্রহণ করা, এটা তো দিনই কল্যাণ, এবার হচ্ছে পার্থিব্য কল্যাণ। কিভাবে? নক্ষত্র দেখে দিক নির্ণয় করা। আপনি সমুদ্রে জাহাজে যাচ্ছেন রাতের অন্ধকারে, আপনি বুঝতে পাচ্ছেন না যে বাংলাদেশ কোন দিকে, সেই ক্ষেত্রে আপনি তারা লক্ষ্য করে যদি আপনি বাংলাদেশ নিরূপণ করেন, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। নক্ষত্র দেখে ঋতু নির্ণয় করা, যে অমক নক্ষত্র আসছে এবং সামনে আমাদের কোন ঋতু আসছে, এই ঋতু নির্ণয় করার সমস্যা আছে না? এটা কিন্তু যে আমি বললাম যে ওই নক্ষত্র আসে বলে ঋতু আসে না, বরং এই ঋতুতে ওই নক্ষত্র এমন জায়গাতে আসে, এগুলো সমস্যা নেই। নক্ষত্র সৃষ্টির পশ্চাতে কিছু হিকমত আছে হুজুর, বা আপনি বলতে পারবেন যে কোরআন হাদিসে কোথাও কি বলা হয়েছে যে নক্ষত্র এই এই কারণে সৃষ্টি করা হয়েছে? সাধারণত কোরআন হাদিসে আমরা তিন শ্রেণীর কারণ জানতে পারি যে কারণে নক্ষত্র রাজি সৃষ্টি করা হয়েছে। নম্বর এক, নক্ষত্র আকাশের সৌন্দর্য। যত নক্ষত্র গ্রহ নক্ষত্র দেখছেন প্রথম আসমানের নিচে, এটা কিন্তু এগুলো কিন্তু প্রথম আসমানের নিচে, কারণ ওয়ালাকাজ জাইয়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহ, প্রদীপ মালা দিয়ে আমি নিচের আসমানকে কি করেছি, সুসজ্জিত করেছি। সুতরাং প্রথম উদ্দেশ্য কি হলো? আহা, মানুষের জন্য এই পৃথিবীর এই বিশ্বের পরিবেশকে সুন্দর করা। কি সুন্দর, রাতে আলোকিত বা আপনার উজ্জ্বল হয়ে জ্বলছে, যদিও বহু দূরে আছে ইত্যাদি। নম্বর দুই, নক্ষত্র শয়তানের প্রতি চাবুক। কিছু কিছু নক্ষত্রকে শয়তানের চাবুক করা হয়, জালনাহা রুজুমাল্লিশ শয়াতিন, রুজুমাল্লিশ শয়াতিন, শয়তান ওই যে গায়েবী খবর শুনতে যায়, আর তাদেরকে কি করা হয়, নক্ষত্র মেরে তারা ছুঁড়ে তাদেরকে কি করা হয়, বাধা দেওয়া হয়। আমরা আকাশে তারা ছুটতে দেখি, ছুটতে দেখি না, সেই সময় কিছু দোয়া পড়তে হয়? অনেকে দোয়া পড়ে রুজু মাল্লিস শায়াতিন, অনেকে বলে আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম, অনেকে বলে কি বলে পাঁচটা ফুলের নাম কর ইত্যাদি, যে যেখানে যেমন পারে সেই রকম বুড়ি। সব হাদিসে নিসাই অবশ্য, হাদিস দুপ্রকার না, হাদিসে নাসাই হাদিসে নিসাই। শাহজাহান নিসাই হাদিস কাকে বলে জানেন না? নাসাই হাদিস কাকে বলে বাবুল ভাই? নাসাই কোন হাদিস আছে নাকি? নাসাই ছয় কুতুবে সিত্তা, ছয়টি হাদিস গ্রন্থের একটি হচ্ছে নাসাই। বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা, এই ছটা হচ্ছে কুতুবে সিত্তা বলা হয়, তার মধ্যে নাসাই একটা। ইমাম নাসাই নাসা শহরের, সেখানকার বলে তাকে নাসাই বলা হয়, কিন্তু নিসাই বলা হয়। নিসা মানে কি? মহিলা, মেয়েলি কথাকে বলা হয় নিসাই হাদিস। বুঝতে পারলেন? ওই দেখো বাবা, ওই চাঁদে বুড়ি সুতো কাটছে, এগুলো কি হাদিস? নিসাই হাদিস। হ্যাঁ, ফুলে হয় যে তারা ছুটছে রে, কে মরবে, কে মরবে? আপনার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বাবা বিশাল কেউ মরে গেছে পৃথিবীতে, এসবগুলো কি? মানে এক একটা প্রচলিত নিসাই হাদিস, মেয়েলি হাদিস। সাধারণত মেয়েদের, পুরুষরা কি বলে না? হ্যাঁ বলে, কিন্তু বেশিরভাগ মেয়েদের মুখে, বুড়িদের মুখে এসব কথা শোনা যায়। এই জন্য বলছি নিসাই হাদিস। আল্লাহ মুস্তাহান। বেশ, তাহলে চাবুক মারা হলো। আর তিন নম্বর হচ্ছে যে রাস্তা বা পথ পাওয়ার জন্য তারকা সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কথাও বলেছেন, তাই না, যে তারা অবিন নাজমি হুম ইহতাদুন, তার মানে তারা দেখে তারা রাস্তা নির্ণয় করে, পাহাড়ি রাস্তা সমুদ্রের রাস্তা, তারা তারা রাত্রে, রাতের কথা এগুলো, কারণ দিনে তো তারা দেখা যায় না। দিনে তারা দেখলে কি হয়? হ্যাঁ সারোয়ার ভাই, দিনে যদি কেউ তারা দেখে, বলে দিনে দেখে তারা, মানে তার মানে সে খুব তার মানে ধন হয়েছে তার। সাপের পা দেখা দিনে তারা দেখা বলে না? তো দিনে তারা দেখা যায় না সাধারণত। আচ্ছা, দিনে তারা কখন দেখা যায় বাসা নামদা? দিনে তারা দেখা যায় না। হ্যাঁ, কখন দেখা যায়? হ্যাঁ, আর না, দিনে বলছে, আমি তো বলি নাই যে মাগরিবের সময় ফজরের সময়, দিনে তারা মোটেই দেখা যায় না। কোন সময়? যদি সূর্য গ্রহণ লাগে, পূর্ণগ্রাস সূর্য হয়, গ্রহণ লাগে, তা দেখবেন তারা ফুটে, তখন সন্ধ্যার মতো তারা ফুটে যায়। বুঝতে পারছেন? যাই হোক, তো নক্ষত্র সেই সময়ে আপনি তারা দেখে, যে সময় অন্ধকারে তারা দেখে আপনি রাস্তা চিনতে পারেন। এবার চলুন, তারার মাধ্যমে, নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি হওয়ার সাথে সাথে সম্পূর্ণ সম্পর্ক আছে কি? নক্ষত্রের কক্ষপথের সাথে বৃষ্টির সম্বন্ধ জোড়া, অমক নক্ষত্র অমক কক্ষে এসেছে, অতএব বৃষ্টি হবে বা হবে না ইত্যাদি। শিরকে আকবর, যদি কেউ এই ধারণা করে যে অমক নক্ষত্র বৃষ্টি দেয়, যদি কেউ বিশ্বাস করে অমক রাশি বৃষ্টি দেয়, তাহলে কি হবে? সরাসরি নক্ষত্রের কাছে বৃষ্টি কামনা করে প্রার্থনা করে, সেই তারাকে তারা পূজা করে, সেই তারা তারা পূজা করে, এবং সেই তারার কাছে তারা কি করে? আই বৃষ্টি ঝে পে ছাগল দিব মে পে, কাকে বলা হয়? কাকে? ধান দেব। যাই হোক, ছাগল দিব ধান দেব মেপে, যাই হোক, কাকে বলা হয়? যাকে বলছে তাদের দেবতাদের নীতি করছে না, ইন্দুর ভাইয়া, ইন্দুর ভাইয়া আমার মোটা দানটা নাও, তোমার চিকন দানটা দাও। মাছকে বলা হয়, মাছ ভাই কাকে বলা হয়? মুসলমানের বাচ্চারা শিরিক করে না, করে না? হ্যাঁ, তো যেমন বলা, ও হে অমুক নক্ষত্র বৃষ্টি বর্ষণ করো, হে অমুক নক্ষত্র আমাদেরকে বৃষ্টি দাও ইত্যাদি। ডাইরেক্ট কার কাছে? নক্ষত্রের কাছে, এবং তাদের নক্ষত্র, সেই নক্ষত্র তাদের দেবতা, সেই দেবতার কাছে বৃষ্টি চাওয়া, এটা শিরকে আকবর পরিষ্কার। বৃষ্টি বর্ষণের সম্বন্ধ ওই নক্ষত্রগুলির সাথে জোড়া, অর্থাৎ এই ধারণা করা যে আল্লাহর ইচ্ছা ছাড়াই সেগুলি বর্ষণের ক্ষমতা রাখে, যদিও সেগুলির কাছে প্রার্থনা না করা হয়, তাহলেও কি হবে? শিরকে আকবর হয়ে যাবে। দু নম্বর শিরকে আসগার, যদি মনে করা হয় যে ওই নক্ষত্রগুলি বৃষ্টি বর্ষণের কারণ, তাহলে কি হবে? শিরকে আসগার হয়ে যাবে। হ্যাঁ, তাবিজ দুই পক্ষ, তাবিজ যদি আপনি বাঁধেন কখনো শিরকে আকবর হতে পারে, কখনো শিরকে আসগার। শিরকে আসগার কখন হয়? যখন আপনি ধারণা করবেন যে না এর কোনো ক্ষমতা নেই, তবে আল্লাহ চাইলে আমার এর দ্বারাতে এই হবে, তাই না? আল্লাহর উপরে ভরসা আছে, শিরকে আসগার হলো। যদি মনে করেন না আমার হাতে অ্যাটম বম আছে, এ আছে তো কোনো সমস্যাই নেই, তাহলে হয়ে গেল শিরকে আকবর, তাই না? এইরকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হুদাইবিয়ার সন্ধির সময়ে সকালবেলায় ফজরের নামাজ পড়লেন, বৃষ্টি হয়েছিল রাতে, বললেন যে আজকে কিছু বান্দা মোমেন হয়েছে আর কিছু বান্দা কাফের হয়েছে। যারা বলেছে যে আল্লাহর রহমতে বৃষ্টি হয়েছে তারা হল মোমেন, আল্লাহর প্রতি মোমেন, তারার প্রতি কাফের। এই জন্য প্রত্যেক মোমেন কাফের, তাই না? প্রত্যেক মোমেন হচ্ছে কাফের। ফামাই ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, প্রত্যেক মোমেন আল্লাহর প্রতি মোমেন আর প্রত্যেক মোমেন হচ্ছে তাগুতের প্রতি কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে আল্লাহর প্রতি মোমেন এবং তারা তারা বা নক্ষত্রের প্রতি কাফের যে বলল যে আল্লাহর রহমতে বৃষ্টি হল, আর যে মনে করল যে বলল যে অমক নক্ষত্রের ফলে বৃষ্টি হল, সে হল আল্লাহর প্রতি কাফের এবং নক্ষত্রের প্রতি মোমেন। তার প্রত্যেক মোমেনও কাফের, প্রত্যেক কাফেরও মোমেন। এই জন্য বলে প্রত্যেক অবিশ্বাসও এক প্রকার বিশ্বাস, তাই না? নাস্তিক, নাস্তিক কি বিশ্বাসী নয়? আমরা বলি অবিশ্বাসী, অবিশ্বাসী মানে কাফের। কিন্তু নাস্তিকের কি কোনো বিশ্বাস নেই? তার বিশ্বাস হলো যে কে আল্লাহ বলে কেউ নেই, এটা তো বিশ্বাস। অতএব প্রত্যেক অবিশ্বাসও এক প্রকার বিশ্বাস, বিশ্বাস ছাড়া মানুষ হতে পারে না। তো যাই হোক, বোঝা গেল কি যে তারাকে নক্ষত্রকে যদি আমরা মনে করি বৃষ্টি বর্ষণ করে বা হয় তাহলে বড় শিরিক হয়ে গেল, আর যদি মনে করি কারণ তাহলে ছোট শিরিক হয়ে গেল। যদি মনে করা হয় যে ওই নক্ষত্রগুলি বৃষ্টি বর্ষণের নিদর্শন ও আলামত, যদি মনে করি যে অমক নক্ষত্র এই সময় এসেছে এবার বৃষ্টি বর্ষণের সময় হলো, সমস্যা আছে? কোনো সমস্যা নেই। যদি আমরা বলি ওই তারা এই আকাশে এসেছে এবার ফজরের সময় হলো, সমস্যা আছে? কোন সমস্যা নেই, এতে সমস্যা নেই, এগুলো বৈধ। অমুক নক্ষত্র অমুক কক্ষে এলে বৃষ্টির মৌসুম আসে, কোন সমস্যা আছে? কোন সমস্যা নেই। তার বৃষ্টি বর্ষণের কারণ নয় অথবা তাতে পৃথক প্রভাবশালী নয় তাহলে এরকম বিশ্বাস সমস্যা নেই, দর্শনীয় নয়। যে অমুক নক্ষত্র অমুক কক্ষপথে এলে বৃষ্টি হয়, এটা অভিজ্ঞতায় জানা গেছে, এ নয় যে বৃষ্টিটা এই কারণে হয়, বরং বৃষ্টি হওয়ার সময়টাও ওই সময় আসে বলে ওই সময়টা আমাদের বর্ষাকাল আসে। অতএব এটা এই ধারণা করাই সমস্যা নেই। হ্যাঁ, তাহলে হলো কি নক্ষত্রের মাধ্যমে যে বৃষ্টি কামনা করা হয় এটা হচ্ছে হারাম। কোরআন থেকে দলিল দিয়ে বলা হয়েছে সূরা ওয়াকেয়ার 82 নম্বর আয়াত, তোমরা মিথ্যা জ্ঞানকেই তোমাদের উপজীব্য করে নেবে। এখানে মুজাহিদের একটা তফসির আছে যেখানে বলা হয়েছে নক্ষত্রের ব্যাপারে তাদের বলা অমুক অমুক নক্ষত্রের ফলে আমাদের মাঝে বৃষ্টি হল, তাহলে কি এখানে কোরআনে কি বলা হয়েছে এটাকে মিথ্যায়ন বলা হয়েছে বা জায়েজ নয়? যা জায়েদ ইবনে খালিদ বলেন একদা হুদাইবিয়াতে, যেটা আমি হাদিসটা শুনালাম, قال الله اصبح من عبادي مؤمن بي وكافر فاما من قال مطرنا بفضل الله ورحمته فذلك مؤمن بي وكافر بالكوكب واما من قال مطرنا بنوع كذا وبنوع كذا فذلك كافر بي مؤمن بالكوكب। আল্লাহ তাআলা বলেন, এটা হাদিসে কুদসি, তাই না? এটা ফজরের নামাজ পড়ানোর পর হুদাইবিয়ার সন্ধির সময়, তাই না? বললেন আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা মুমিন হয়ে এবং কিছু বান্দা কাফের হয়ে সকাল করেছে, মানে সকালবেলাতে কিছু মুমিন কিছু কাফের। আর এমনিতে আপনি জানেন মানুষের মন হচ্ছে পরিবর্তনশীল, সকালে এক সন্ধ্যায় এক। এই জন্য যাকে ভালোবাসবেন তাকে এমন ভালোবাসেন না যে সেই ভালোবাসা নষ্ট হয়ে গেলে আপনি একবারে ধ্বংস হয়ে যান। যদি কারোর সঙ্গে শত্রুতা করেন তো এমন শত্রুতা করেন না যে যদি কোনো সময় সে আপনার বন্ধু হয়ে যায় তখন আপনার মনে আফসোস আসে। এটা হাদিসের কথা, প্রতিটির একটা লিমিট আছে। আপনার স্ত্রীকে এমন ভালোবাসবেন না যে সে যদি বাই চান্স কোনো অঘটন ঘটায়, খেয়ানত করে, যে আপনি একবারে আত্মহত্যা করবেন, তাই না? আপনার ছেলে মেয়ের ওপরে এমন ভরসা করেন না যে যদি কোনো রকমের ধোকাবাজি করে আপনাকে চুতিয়া বানায়, চুতিয়া বানানো বলে না, চুতিয়া বানায়, তাহলে আপনি একেবারে নিরাশ হয়ে যাবেন। না, খবরদার, প্রত্যেক জিনিসের লিমিট আছে। সুতরাং মানুষের মন পরিবর্তনশীল, কচুর পাতার ওপরে পানি দেখেছেন কেমন টলটলা ইমান, মানুষের মন ওই রকম, শরৎ করে ইমান ওই রকম শরৎ করে গড়িয়ে যাবে, এমন একটা কথা বলবে সে কাফের হয়ে যাবে, এমন একটা কথা, আবার এমন একটা কথা বলা যায় যে মোমেন হওয়া যায়, তাই না? সুতরাং সকালে কিছু লোক মোমেন হয়েছে আর কিছু লোক কাফের হয়েছে। সুতরাং যে ব্যক্তি বলেছে যে আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায় আমাদের উপর বৃষ্টি হলো, সে তো সে আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাসী মোমেন ও নক্ষত্রের প্রতি অবিশ্বাসী বা কাফের। আর যে ব্যক্তি বলেছে যে অমুক অমুক নক্ষত্রের ফলে আমাদের উপর বৃষ্টি হলো, সে তো আমার প্রতি বা আল্লাহর প্রতি বিশ্বাসী আর নক্ষত্রের প্রতি মানে বৃষ্টি হলো কার জন্য, তারকার জন্য, তাহলে সে আমার প্রতি হলো কাফের বা অবিশ্বাসী আর নক্ষত্রের প্রতি হলো বিশ্বাসী বা মোমেন। বুখারী মুসলিমের হাদিস। তো এই হলো মোটামুটি তারা সম্পর্কে বা নক্ষত্র সম্পর্কে কিছু কথা যেগুলো আমাদের সম্পৃক্ত আছে। আমাদের পেপার পত্রিকায় টিভিতে দেখবেন বিভিন্ন নক্ষত্র, তুলা রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, কি কি রাশি দিয়ে বলা হয় এই রাশিতে এই এই ফল, এই রাশিতে এই ফল, এই রাশিতে এই, ইত্যাদি ইত্যাদি, সব ফালতু কথা, মানুষের মাত্র অনুমান ও আন্দাজ যা কখনো লাগে অধিকাংশ লাগে না। এর ফলে আপনার শরীর কেমন যাবে, অমক রাশির ফলে আপনার, এসব ফালতু কথা, খবরদার এসবে বিশ্বাস করবেন না, নচেত ওই মুমিন থেকে কাফের হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।